সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে তোমার জীবনের অপূর্ণ আশা ধুয়ে মুছে দিত যত হতাশা, তোমার জীবনের যত কালিমা ছাড়িয়ে যেত সুদূর নীলিমা, তোমার জীবনের অপূর্ণ আশা ধুয়ে মুছে দিত যত হতাশা, তোমার জীবনের যত কালিমা ছাড়িয়ে যেত সুদূর নীলিমা। তুমি লড়ে লড়ে এই দুনিয়া সে সোনালী সমাজ গড়তে, হে সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে সময়ের তালে যারা ভেসে বেড়ায় জিল্লতির ফুলমালা তাদের গলে মানায়, জামানাকে যারা দিনের রঙে সাজায় জান্নাতি ফুলমালা পড়বে তারা গলায়। সময়ের তালে যারা ভেসে বেড়ায় জিল্লতির ফুলমালা তাদের গলে মানায়, জামানাকে যারা দিনের রঙে সাজায় জান্নাতি ফুলমালা পড়বে তারা গলায়। সেই দিনের পথে পথিক হয়ে বুকের রক্ত তুমি ঝরাতে, হে সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে বলেছেন রহমান আপন জবানে, মৃত নাই তার লেখা আছে কোরআনে, তারাই তো জান্নাতে উড়বে ফিরবে দিয়েছে যাকে প্রাণ তাকে কাছে পাবে। বলেছেন রহমান আপন জবানে, মৃত নয় তার লেখা আছে কোরআনে, তারাই তো জান্নাতে উড়বে ফিরবে দিয়েছে যাকে প্রাণ তাকে কাছে পাবে। সেই খোদারই পথে জীবন দিয়ে তার দিদার পেতে পারতে, হে সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে সে পথ ধরেই তুমি চলতে, নিজেকে যদি তুমি চিনতে আমরণ সে পথে লড়তে। সাবিলিল্লাহ যদি জানতে।